বাংলাদেশের প্রায় সমস্ত কৌমি মাদ্রাসাগুলির পক্ষ থেকে বৎসরে কমপক্ষে এইরকম একটা সম্মেলনের আয়োজন করা হয়। কেন করা হয় এই প্রশ্নের জবাবটা আমাদের সকলের জানা থাকা দরকার। কৌমি মাদ্রাসাগুলির পক্ষ থেকে এমন একটা সম্মেলন প্রতি বৎসরই কেন করা হয়? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে মাদ্রাসা শিক্ষিতদের কর্মজীবনের দায়িত্ব শনাক্ত করে দিয়ে কোরআনে বলেন, ওয়াল ইউনজিরু কাওমাহুম, মাদ্রাসা শিক্ষিত আলেমগণের দায়িত্ব হল নিজেদের জাতি অর্থাৎ মানব জাতিকে জাহান্নাম থেকে বাঁচার পথ প্রদর্শন করা। এক কথায় গোটা মানব জাতিকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য এই মাদ্রাসা শিক্ষা। যারা মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হবেন তাদের জীবনের একমাত্র দায়িত্ব তারা মানব জাতিকে জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা করবে। এই কথাটা যারা জানে না তারাই অনেক সময় অনেক বিভ্রান্তিকর প্রশ্ন করে থাকে। তারা বলে কৌমি মাদ্রাসায় পড়লে সরকারি সার্টিফিকেট পাওয়া যায়, সরকারি চাকুরি পাওয়ার আশা নাই, সরকারি বেতন বুক করার সম্ভাবনা নাই। আল্লাহ কি কোরআনে মাদ্রাসা শিক্ষার উদ্দেশ্য বলেছেন সরকারি সার্টিফিকেট? আল্লাহ কি কোরআনে বলেছেন মাদ্রাসা শিক্ষার উদ্দেশ্য সরকারি চাকুরি না মানুষকে জাহান্নাম থেকে বাঁচানো? মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোই মাদ্রাসা শিক্ষার উদ্দেশ্য, সরকারি চাকরি আর সরকারি বেতন মাদ্রাসা শিক্ষার উদ্দেশ্যই নয়। তাই কৌমি মাদ্রাসাগুলি সর্বস্তরের মানুষকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য বহুমুখী ব্যবস্থা গ্রহণ করেছে। একটা ওইটা ব্যবস্থা নয়, শুধু সর্বস্তরের মানুষকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য কৌমি মাদ্রাসার পক্ষ থেকে, আমার কথা বুঝে থাকলে বলুন, একটা দুইটা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে না বহুমুখী? এই বহুমুখী ব্যবস্থাগুলি আমি একদিনে আলোচনা করে আপনাদের সামনে শেষ করতে পারব। আজকের মতো মাত্র একটা দুইটা ব্যবস্থার আলোচনা করতে যাচ্ছি। কৌমি মাদ্রাসার পক্ষ থেকে নিজেদের কৌম, এই কৌম থেকেই কৌমি জাতি, এটা জাতীয় মাদ্রাসা, তাই জাতিকে জাহান্নাম থেকে রক্ষা করার জন্য যত ব্যবস্থা এখানে গ্রহণ করা হয়েছে এর মধ্যে মাত্র একটা ব্যবস্থা হল এই সম্মেলন। কৌমি মাদ্রাসাগুলির পক্ষ থেকে বৎসরে কমপক্ষে একটা সম্মেলনের আয়োজন কেন করা হয়? সর্বস্তরের মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার জন্য, সর্বস্তরের মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার জন্য সেই ব্যবস্থা হিসাবে এই সম্মেলনের আয়োজন। হক্কানি উলামায়ে কেরাম, নায়েবে নবী, ওয়ারাসাতুল আম্বিয়া, বুজুর্গানে দীনকে দাওয়াত করে আনা হয়, তাদের ওয়াজ নসিহত শুনে সর্বস্তরের মানুষ যেন জাহান্নাম থেকে বাঁচার পথ চিনতে পারে। আমার কথা বুঝে থাকলে বলুন এই সম্মেলনের উদ্দেশ্য কি? মানুষকে জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা। এটা হলো একটা ব্যবস্থা, বহুমুখী ব্যবস্থার মধ্যে। কিন্তু যারা বৎসরের পর বৎসর যাবৎ পাঁচ বেলার নামাজ পড়ার অভ্যাস রাখেন না, যারা নামাজ শিখছেনই না, যারা উজু গুসল পাক না পাক জানেন না, বুঝেন না, যাদের কলেমা কালামটুকু সহি নয়, শুদ্ধ নয়, আপনারা বলুন একদিনের ওয়াজ শুনলে এদের এই সবগুলি ঠিক হয়ে যাবে? এদেরকে জাহান্নাম থেকে বাঁচার কি ব্যবস্থা? একদিনের সম্মেলনের ওয়াজ শুনে তার সমস্ত কলেমা কালাম সংশোধন হবে না, একদিনের ওয়াজ শুনে তার পাক নাফাকের বিষয়াশয় সবগুলি জানা সম্ভব হবে না, একদিনের ওয়াজ শুনে নামাজের সূরা কালাম শিক্ষা করা সম্ভব হবে না। তাদের জন্য তো একদিনের সম্মেলন জাহান্নাম থেকে বাঁচার জন্য যথেষ্ট ব্যবস্থা নয়। এদের জন্য কওমি মাদ্রাসার পক্ষ থেকে যে ব্যবস্থাটা গ্রহণ করা হয়েছে সেটা হল তবলিগি জমাতের চিল্লা। কতদিনের জন্য? 40 দিনের জন্য আল্লাহর ঘরে চলে যাও, সেখানে তারা তোমাকে কলেমা কালাম শিক্ষা দিয়া, রুকুসল শিক্ষা দিয়া, পাকনা পাক শিক্ষা দিয়া, নামাজের সূরা কালাম শিক্ষা দিয়া নামাজি বানাইয়া ঘরে ফিরাই দেবে। একদিনে হয় না, কমপক্ষে 40 দিনের দরকার, কমপক্ষে 40 দিনের দরকার। আমার কথা বুঝে থাকলে বলুন, তবলিগি জমাতের পক্ষ থেকে যে 40 দিনের চিল্লার ব্যবস্থা করা হলো কিসের জন্য? কার পক্ষ থেকে? কওমি মাদ্রাসার পক্ষ থেকে। কিসের জন্য? সর্বস্তরের মানুষকে নামাজি বানাইয়া জাহান্নাম থেকে রক্ষা করা। বুঝে থাকতে বলুন তো, কওমি মাদ্রাসার পক্ষ থেকে যত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আপনাদের সবাইকে জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা দেওয়ার জন্য, এর মধ্যে একটা হলো বার্ষিক সম্মেলন, আরেকটা হলো তবলিগি জমাতের চিল্লা। তবলিগি জমাতের চিল্লার ব্যবস্থা কোন মাদ্রাসার পক্ষ থেকে করা হয়েছে? কেন করা হয়েছে? সর্বস্তরের মানুষকে জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা করার জন্য, জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা করার জন্য। যেভাবে নবীগণকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছিলেন মানুষকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য, তারপরেও নবীগণের বিরুদ্ধাচরণকারীর কোন অভাব ছিল না। ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে নমরুদ কি করেছে? মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে ফেরাউন কি করেছিল? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতায় আবু জাহাল আবু লাহাবরা কি করেছিল? এর বিবরণ দিয়া সারা রাত শেষ করার মতো সামান্য টুকুও যারা জানেন তারা অবশ্যই বুঝতে পারেন দুইটা কথা। এক নম্বর, নবীগণকে আল্লাহ দুনিয়াতে কেন পাঠান মানুষকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য, তারপরও এদের বিরুদ্ধে দুশ্মনী করনে ওয়ালাদের কোন অভাব নেই? ঠিক তেমনি ভাবে নবীগণের যেই কাজ ছিল তবলিগি জমাতের হুবহু সেই কাজ, নবীগণের কাজ ছিল মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখানি, তবলিগি জমাতের কাজ মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখানি। নবীগণের যেমন দুশ্মনের অভাব ছিল না, তবলিগি জমাতেরও দুশ্মনের অভাব নেই। নবীগণের ভূমিকাই তবলিগি জামাত পালন করে, নবীগণের ভূমিকাই হক্কানি উলামায়ে কেরাম পালন করে। এই জন্য যেমন ভাবে নবীগণের দুশ্মনের অভাব ছিল না, তেমনি ভাবে তবলিগি জমাতের দুশ্মনের অভাব নাই, হক্কানি উলামায়ে কেরামের দুশ্মনের অভাব নাই। দুশ্মনের নমুনা হযরত মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের কাছে দাওয়াত তবলিগের কাজে গেলেন, কোন কাজে বলি দাওয়াত তবলিগের কাজটা আসলে কারা করেছিলেন? নবীগণ। বর্তমান দুনিয়াতে আর কোন নবী নাই তবলিগি জমাত এই দাওয়াত তবলিগের দায়িত্ব নিয়েছে। হযরত মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের কাছে দাওয়াত তবলিগের কাজ নিয়ে গেলেন, ফেরাউন প্রথম দফাতেই প্রথম কথাতেই মুসা আলাইহিস সালামকে যা বলেছিল আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। আল্লাহ বলেন ফেরাউন মুসা আলাইহিস সালামকে বলে আমার ঘরের নুন নিমক খাইছ 30 বছর, আমার দেশের মানুষকে খুন করে পলাইয়া রইছ 10 বছর, তুমি আমার দরবারের পলাতক আসামি, ফাঁসির আসামি, এমত অবস্থায় তুমি আমার খুদাইয়ের বিরুদ্ধে আরেক খুদার দাওয়াত নিয়ে এসেছ, তুমি একটা কাফের। কে কইল কাফের? ফেরাউনের মতো লোকটা যদি মুসা আলাইহিস সালামের মতো নবীকে কাফের বলতে পারে, তাইলে সর্বযুগের ফেরাউনের উত্তর শুনি না, এই দাওয়াত তবলিগের কাজ যারা করে তাদেরকে কাফের বলবে না তো বলবে না কি? এটা তো নবীরা পাইয়াই আসে, নবীগণকে কাফের মানে কাফের বলতো, কাফেরেরা নবীদেরকে কি বলতো? বলুন ফেরাউন কি কাফের ছিল না? নবীকে কি কাফের বলেন? ফেরাউনের মতো বেঈমান যদি মুসা আলাইহিস সালামের মতো নবীকে কাফের বলতে পারে, তাইলে এই তবলিগ দাওয়াত তবলিগের কাজ যারা কিয়ামত পর্যন্ত করবেন এদেরকে ফেরাউনের উত্তর শুনিরা নমরুদের পেতাতরা কাফের বলবে না কেন? কাজেই নবীগণ যেভাবে দুশ্মনদের গালিগালাজ, দুশ্মনদের দুর্ব্যবহার, দুশ্মনদের অত্যাচারের পরোয়া করেন, বেপরোয়া ভাবে দাওয়াতের দাওয়াত তবলিগের কাজ চালিয়ে গেছেন, তেমনি ভাবে নবীগণের উত্তর শুনিরা কিয়ামত পর্যন্ত দুশ্মনদের গালিগালাজের পরোয়া করবেন না, জুলুম অত্যাচারের পরোয়া করবেন না, কিয়ামত পর্যন্ত এরাও দাওয়াত তবলিগের কাজ চালাইয়াই যায়। এরা যখন দেখলো গালি গালাজ করে ওর কুষ্টা বন্ধ করা যায়, এরা যখন দেখলো জুলুম অত্যাচার করে ও দাওয়াত তবলিগের কাজ বন্ধ করা যায় না, তখন দাওয়াত তবলিগের কাজে গিয়া যারা নিজেদের ইমান আমল সংশোধন করে, যারা পাকনা পাক শিখে, গুজুগুসল শিখে, নামাজ কালাম শিখে, এদেরকে ফিরাইয়া রাখার জন্য এক নূতন কৌশল অবলম্বন করছে। সেই কৌশলটা হল দাওয়াত তবলিগের দুর্বৈত, তবলিগি জমাতের দাওয়াত তবলিগের কাজকর্মের সমালোচনা করা, ছিদ্রান্বেষণ করা। আপনাদেরকে যেহেতু আপনারা চিল্লাই গিয়া 40 দিনে কলেমা কালাম সংশোধন করার সুযোগ পান, কুজুকুশল শিকার সুযোগ পান, পাক নাপাক শিকার সুযোগ পান, নামাজ কালাম শিকার সুযোগ পান, তাই আপনাদেরকে এখান থেকে ফিরাবার জন্য তারা তবলিগি জমাতের কতগুলি দুশ্চর্চা করে থাকে। ব বন্ধ করে দেওয়ার জন্য গালিগালা আর জুলুম অত্যাচারের মাধ্যমে বন্ধ করতে পারায় না বন্ধ করতে না পারায়? হ্যাঁ, বন্ধ করতে পারলে তো আর দূর বাইর করার দরকার গালিগালাজ করেও যেহেতু বন্ধ করতে পারল না, জুলুম অত্যাচার করেও যেহেতু বন্ধ করতে পারল না, এখন বন্ধ করার কৌশল হিসাবে জনসাধারণের সামনে তবলিগী জমাতের দুশ্চর্চা করার ব্যবস্থা গ্রহণ করেছে। তবলিগী জমাতের যত দুষ তারা বাইর করছে সবগুলির জবাব যদি আমি দিতে যাই রাত পোহায় যাবে। এক দুইটা দোষের আলোচনা করি। তবলিগী জমাতের যত দোষ যারা আলোচনা করে এর মধ্যে একটা দোষ হল তবলিগী জমাতে ছয়টা কথার প্রশিক্ষণ দেওয়া হয়। কয়টা কথা? ছয়টা কথার প্রশিক্ষণ দেওয়া হয়। এই ছয়টা কথাকে উর্দু ভাষায় বলা হয় চেবাতি। চেবাতি উর্দু ভাষায় বাংলায় অর্থই হইল ছয় কথা। আরবি ভাষায় এই ছয়টা কথাকে বলে সিত্তা সিফাত, ছয়টা গুণাবলী। যেসব দেশের ভাষা ইংলিশ সেই সব দেশে এই তবলিগী জমাতের ছয় কথাকে বলে সিক্স পয়েন্ট, ছয়টা দফা। ভারত বাংলাদেশ পাকিস্তানের মুসলমানেরা বলে ছয় উসুল, ছয়টা নিয়ম। এই ছয় শব্দ সব ভাষাতে আছে। উর্দু ভাষায় ছয় কথা, এই ছয় শব্দ আছে। বাংলা ভাষায় ছয় উসুল, এই ছয় শব্দ আছে। আরবি ভাষায় সিত্তা সিফাত, এই সিত্তা অর্থ ছয়। ইংরেজিতে সিক্স পয়েন্ট, এই সিক্স অর্থ ছয়। দুনিয়াতে যত ভাষায় এই লীগের ছয় কথার আলোচনা হোক ছয় শব্দটা সব ভাষাতেই আছে। চিল্লায় গেলে কতটা কথার প্রশিক্ষণ দেওয়া হয়? ছয়টা কথা। তবলিগের ছয় কথার প্রথম কথা হল কালেমা, দ্বিতীয় কথা নামাজ, তৃতীয় কথা এলেম ও জিকির, চতুর্থ কথা একরাউল মুসলিমিন, পঞ্চম কথা সহিনিয়ত, ষষ্ঠ কথা নফর ফি সাবিলিল্লাহ। যারা চিল্লায় গেছেন তাদের তো মনে থাকার কথা, যারা চিল্লায় গেছেন না তারাও চেষ্টা করলে মনে রাখতে পারেন, চেষ্টা করেও যদি মনে থাকবে না মনে করেন তাহলে লিখে রাখতে পারেন, রেকর্ড করে রাখতে পারেন। চল্লিশ দিনের চিল্লায় গেলে কত কথা দেওয়া হয়? ছয় কথার প্রথম কথা বলে, দ্বিতীয় কথা নামাজ, তৃতীয় কথা এলেম, চতুর্থ কথা একরামুল মুসলিমিন, পঞ্চম কথা সহিনিয়ত, ষষ্ঠ কথা আল্লাহর দ্বীনের কাজে সময় দেওয়া, নফর ফি সাবিলিল্লাহ। শব্দগুলি আমি বাংলা করে বলি যাতে আপনারা সামনের কথাগুলি সহজে বুঝতে পারেন। কলেমার কোন বাংলা নাই, যা কলেমা সমস্ত বাঙালিরা জানে মুসলমানের কলেমা কারে করে। নামাজের কোন বাংলা নাই, যা নামাজই সমস্ত মুসলমানেরা জানে বাংলাদেশের নামাজ কারে করে। এলেম ও জিকির, কোরআন হাদিসের শিক্ষাকে এলেম বলা হয়, আল্লাহকে স্মরণ করার নাম নিকির বলা হয়। একরামুল মুসলিমিন অর্থ মুসলমান একে অপরকে মর্যাদা দেওয়া। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইয়ুয়াক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যে ব্যক্তি ছোটদেরকে স্নেহ করে না আর বড়দেরকে সম্মান করে না সেই ব্যক্তি আমার লোক নয়। এই জন্য আমি একরা বলব, ছোটকে স্নেহ করা বড়কে সম্মান। পাঁচ নম্বর হইল সহি নিয়ত। আল্লাহর কোন হুকুম পালন করা শুধুমাত্র আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে, এর নাম সহি নিয়ত। কোন নেক আমল করা, কোন সওয়াবের কাজ করা একমাত্র আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে, এর নাম সহি নিয়ত। আর নফর ফি সাবিলিল্লাহ, এর মানে হল আল্লাহর দিনের কাজে আল্লাহর দিনের কাজে। এই ছয় কথা, যে ছয় কথার ট্রেনিং দেওয়া হয় চিল্লা, এই ছয় কথার মধ্যে রমজান মাসে রোজা রাখার কথা নাই। যারা তবলিগ জমাতের চিল্লার যারা দূর বাইর করে এরা কয়, তবলিগ জমাতের চিল্লার যারা দূর বাইর করে তারা কয়, ছয় কথার ভিতরে রমজান মাসে রোজা রাখার কথা নাই। আপনারাও তো দেখলেন নাই, হজ করার কথা নাই, আপনারাও তো দেখলেন নাই। রোজা আর হজ আছে কিনা আপনারা যাচাই করার জন্য আমি আবারও ছয় কথার শিরোনাম গুলি বলি। এক নম্বর কলেমা, দুই নম্বর নামাজ, তিন নম্বর এলেম ও যিকির, তিন নম্বর একরামুল মুসলিমিন, পাঁচ নম্বর সহি নিয়ত, ছয় নম্বর নফর ফি সাবিলিল্লাহ। কত নম্বরে রোজা নাই, কত নম্বরে হজ নাই। এখন যে ছয় কথার চিল্লার মধ্যে রোজার কথা নাই, যে ছয় কথার চিল্লার মধ্যে হজের কথা নাই, এই চিল্লা এই তবলিগ ইসলামী তবলিগ নয়, এটা মুসলমানের তবলিগ নয়। দুর্বেদ করার একটা পথ। রোজার কথা বাদ দিয়া, হজের কথা বাদ দিয়া, ছয় কথার তবলিগ এটা ইসলামী তবলিগ কিনা আমি সেই জবাব পরে বলব। এর আগে পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় এমন ছয় কথা আছে, যে ছয় কথার মধ্যে রোজার কথা নাই, হজের কথা নাই, হেদায়ত পাবে, জান্নাতে যাবে উল্লেখ আছে। যেমন এক দুইটা জায়গা আপনারা শোনা, আমার কথা বুঝে থাকলে বলুন। ছয় কথা নাই, রোজার কথা নাই, হজের কথা নাই, এমন ছয় কথা কোরআনেও আছে কিনা? আছে। এক জায়গায় না বিভিন্ন জায়গায়? বিভিন্ন জায়গায়। তাহলে আল্লাহর কোরআনটা ইসলামী কোরআন কিনা? কেন রোজার কথা নাই, যে ছয় কথার মধ্যে এমন ছয় কথা ওয়ালা কোরআন ইসলামী কেমনে হইল? ওই প্রশ্নের যেই জবাব, তোমাদের এই প্রশ্নেরও সেই জবাব। এখন কোরআনের এমন এক দুইটা জায়গা নিয়ে আপনার কইয়া শেষ করতে পারি নাকি? পবিত্র কোরআনের সূরায়ে মুমিনুনের প্রথম দিকেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, কাদ আফলাহাল মুমিনুন, ওই সমস্ত মুমিনগণ সফল, সমস্ত মুমিনগণ সফল, যারা আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, এক নম্বরে যারা নামাজে মনোযোগী হল, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, দুই নম্বরে যারা অনর্থক কাজ ছেড়ে দেবে, ওয়াল্লাযীনা হুম লিযযাকাতি ফাঈলুন, তিন নম্বরে যারা মন পবিত্র করে দেবে, والذين هم لفروجهم حافظون, চার নম্বরে যারা চরিত্র রক্ষা করবে, চরিত্র রক্ষা করবে, والذين هم لأماناتهم وعهدهم راعون, পাঁচ নম্বরে যারা আমানত রক্ষা করবে, ওয়াদা রক্ষা করবে, والذين هم على صلواتهم يحافظون, ছয় নম্বরে যারা নির্ধারিত সময়ে নামাজ আদায় করে, কয় কথা, ছয় কথার বিবরণ দিয়ে আল্লাহ বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন الذين يرثون الفردوس هم فيها خالدون, এই ছয় কথা পালনকারীরা চিরকালের জন্য জান্নাতুল ফিরদাউসের অধিকারী হবে। কত বড় ভুলটা আল্লাহ কোরআনে করলো, এই তবলিগি জামাত রোজার কথা আর হজের কথা বাদ দিয়া ছয় কথা কইয়া যে ভুল করল, আল্লাহ কি একই ভুল কোরআনেও করলো? আল্লাহ যদি ভুল না করে থাকেন চিল্লাওয়ালার আর ভুল হবে? এই জন্য তবলিগ তারাই বুঝে যারা কোরআন বুঝে, যারা কোরআন বুঝে না তাদের জন্য তবলিগ বোঝা সম্ভব হয় না। কিন্তু প্রশ্ন এখনো বাকি আছে, আপনাদের প্রশ্ন জাগা উচিত, তাহলে আর হক গেল তবলিগেরাও এমন ছয় কথা কইল যে ছয় কথার মধ্যে রোজার কথা হজের কথা নাই, আল্লাহ কোরআনে এমন ছয় কথা কইলেন সেই ছয় কথার মধ্যে রোজার কথা নাই হজের কথা নাই, তাইলে রোজা আর হক গেল? এই প্রশ্নের কি জবাব হইছে না এখনো বাকি, এটা তো বোঝা দরকার, তাইলে আরেকদিন আপনারা আবার উল্টা বুঝাইব। আগে আমরা দেখব কোরআনে, কোরআনের ছয় কথার মধ্যে রোজা আর হক গেল কত, তারপরে দেখব তবলিগের ছয় কথায় রোজা আর হজ গেল, কারণ আগে কোরআন বুঝলে পরে তবলিগ বুঝে আসবে, আগে কোরআন না বুঝলে পরে তবলিগ বুঝে আসবে না। কোরআনে যে আল্লাহ ছয় কথার কথা বলছেন, এই ছয় কথা অত্যন্ত সংক্ষিপ্ত ভাবে বলছেন, তার বিস্তারিত ব্যাখ্যা করলে সর্বমোট ছয় কথা নয়, সর্বমোট হইল ইসলাম ধর্মে পালন করার মতো কথা হইল সর্বমোট ৭৭টা। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল ইমানু বিদুউন ওয়া সাবউনা শুবাতান আফযালুহা লা ইলাহা ইল্লাল্লাহ وَأَدْنَاهَا إِمَاتَةُ الْأَذَاءِ الطَّرِيقِ أَوْ كَمَا قَالَ عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامُ ইমানের ৭৭ শাখা প্রশাখা। সুতরাং মুসলমানের পালন করার মতো ছয় কথা না ৭৭ কথা, এই ৭৭ কথাকে আল্লাহ অতি সংক্ষেপে ছয় কথার ভিতরে ঢুকিয়ে দিয়েছে। মুসলমানের পালনীয় ৭৭ কথাকে আল্লাহ অতি সংক্ষেপে ছয় কথার ভিতরে ঢুকাইয়া দিয়েছে। কথাটা বোঝার জন্য আপনাদেরকে আমি একটা উদাহরণ দিচ্ছি। আমাদের সমাজে বিভিন্ন দোকানে আগরবাতি কিনতে পাওয়া যায়, এক রকমের আগরবাতির নাম আছে ফোর ইন ওয়ান, একরকম আগরবাতির নাম আছে ফোর ইন ওয়ান, এর বাংলা অর্থ হল একের ভিতর চার। আগরবাতির নাম এমনটা রাখলো কেন? এক প্যাকেট কিনলেন বাংলে তার ভিতরে আরো চার প্যাকেট পাইবেন, এই জন্য নাম দিছে ফোর ইন বাংলা হল একের ভিতর, বলুন তো, বাংলার আগে চারটা দেখা যায় না, একটা দেখা যায়, বাংলে পরে কথা হয়ে যায়। ঠিক তেমনি ভাবে সাতত্তরটা কথারে আল্লাহ ছয় কথা দিয়া প্যাকেট করছে। এই ছয় কথারে ব্যাখ্যা করলে সাতত্তর কথা পাওয়া যায়। তাহলে আগরবাতি হইল ফোর ইন ওয়ান, আর আল্লাহর কথা হইল সেভেন্টি সেভেন ইন সিক্স, সেভেন্টি সেভেন ইন সিক্স, ছয়ের ভিতরে সাতত্তর, ছয়ের ভিতরে সাতত্তর। বলুন সাতত্তর ছয়ের বাইরে না ছয়ের ভিতরে? তাহলে তো এই সাতত্তরের মধ্যে তো রমজানের রোজাও আছে, সাতত্তরের মধ্যে তো হজও আছে, ছয় চার কোনটার ভিতরে আছে আমরা একটু কুলিয়া দেখি। ছয়টার কোনটার ভিতরে রোজা আছে, ছয়টার কোনটার ভিতরে হজ আছে, ছয়টা একটু ব্যাখ্যা করে ভাঙিয়া দেখি। আল্লাহ প্রথমে বলেছেন ছয় কথার প্রথম কথা হলো যারা নামাজে মনোযোগী হবে, দুই নম্বর কথা বলেছেন যারা অনর্থক কাজ ছেড়ে দেবে, তিন নম্বর কথা বলেছেন যারা মনকে পবিত্র করে নেবে, চার নম্বর কথা বলেছেন যারা চরিত্র হেফাজত করবে, পাঁচ নম্বর কথা বলেছেন যারা আল্লাহর দেওয়া আমানত রক্ষা করবে। মুমিন মুসলমানের কাছে আল্লাহর দেওয়া সবচেয়ে বড় আমানত হইল তিসপারা কোরআন। তাহলে তিসপারা কোরআনের হেফাজত করার দায়িত্ব আল্লাহ আমাদেরকে দিয়েছেন কিনা? তিসপারা কোরআনের ভিতরে রমজানের রোজার কথাও আছে কিনা? আপনারা কোরআন হেফাজত করবেন রমজানের আয়াত থইয়া আলইয়া লইয়া, তাহলে রমজান বাদ দিয়ে লোক আছে না দেখে না? হ্যাঁ আছে, দেখে না? এটা কি আছে তার দোষ না দেখে না তার দোষ? তোমার পক্ষের দোষ, জিনিসের দোষ না, তোমার বৌকের দোষ, দেখো না? আর শৌখ যদি এমন দোষ থাকে যে কারণে দেখা যায় না, চিকিৎসা না করে দেখতে চেষ্টা করো কেন? হাসপাতালে যাও, শৌখের চিকিৎসা করে যাও, দেখা যায়। পবিত্র কোরআনে আল্লাহ বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাসি ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। রমজান মাস কোরআন নাযিলের মাস, যেই রমজান মাস পাইবে তার জন্যই রোজা রাখা ফরজ হবে। কোরআন আছে, কোরআন যদি সবচেয়ে বড় আমানত হইয়া থাকে আর এটা রক্ষা করা যদি ছয় কথার এক কথা হইয়া থাকে, রোজা বাদ গেল না রইল? তুমি দেখো না কেন, চোখের চিকিৎসা করো। এই কোরআনে আল্লাহ বলেন ওয়ালিনাস হিজ্জুল বাইতি মানিস ওয়ালিল্লাহি হিজ্জুল বাইতি মানিস তাতা ইলাইহি সাবিলা। সামর্থ্যবানদের জন্য হজ করা ফরজ, এই কোরআনে আসেনি? আছে। কোরআন যদি আমার কাছে আমানত হইয়া থাকে, কোরআনের বিধান পালন করার যদি আমার কাছে আল্লাহর দেওয়া আমানত হইয়া থাকে, তাহলে কোরআনে তো সামর্থ্যবানদের জন্য হজ করা ফরজ উল্লেখই আছে। তাহলে হজ বাদ গেল না? আছে। যারা কয় নাই, আসলেই নাই না, দেখে না? এটা তোমার চোখের দোষ, এটা ছয় দফার দোষ না। তাহলে কোরআনের যে ছয় কথা আল্লাহ উল্লেখ করেছেন, রোজার কথা পরিষ্কার ভাষায় উল্লেখ নাই, হজের কথা পরিষ্কার ভাষায় উল্লেখ নাই, ছয় কথার ভিতরে রুখানু আছে কিনা? বাইর পিরা দেখো আছে কি নাই? বলুন কোরআনে এমন ছয় কথা আল্লাহ এক জায়গায় বলছেন না বিভিন্ন জায়গায়? এর মধ্যে একটা জায়গা আপনারা দেখতে পাই, এই ছয় কথার বিবরণ দিয়ে আল্লাহ বলেন এই ছয় কথা যারা পালন করবে চিরকালের জন্য জান্নাতুল ফিরদাউসের অধিকারী হবে। কাজেই কুরআনের এই ছয় কথা পালন করলে যেমন চিরকালের জন্য জান্নাতে যাবে, তবলিগের ছয় কথা পালন করলে ও চিরকালের জন্য জান্নাতে যাবে। তোমাদের প্রশ্ন শুধু তবলিগের ছয় কথার বিরুদ্ধে যায় না, কুরআনের ছয় কথার বিরুদ্ধেও যায়। কাজেই কুরআনের পক্ষ থেকে তোমাদের যেই জবাব, আমাদের পক্ষ থেকে তবলিগেরও সেই জবাব। আমার কথা বুঝে থাকলে বলুন, শুধু এক জায়গায় না বিভিন্ন জায়গায়। আরেকটা জায়গার কথা বলবো, কোরআনের সবচেয়ে বড় সুরার নাম সুরাতুল বাকারা। সুরাতুল বাকারার শুরুতেই আল্লাহ বলেন, হুদাল্লিল মুত্তাকিনাল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়ুকিমুনাস সালাহ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ وَالَّذِينَ يُؤْمِنُونَ بِمَا أُنْزِلَ إِلَيْكَ وَمَا أُنْزِلَ مِنْ قَبْلِكَ وَبِالْآخِرَةِ هُمْ يُوقِنُونَ أُولَئِكَ عَلَى هُدًى مِنْ رَبِّهِمْ وَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ। আল্লাহ বলেন, এই কুরআন মুত্তাকিনদের হেদায়েতের জন্য নাযিল করেছে। মুত্তাকিনের বিবরণ দিয়ে আল্লাহ বলেন, যারা ছয় গুণের গুণী। কত গুণী? এক নম্বর, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আল্লাহ, ফিরিস্তা, কবরের জগৎ, হাশরের মাঠ, পুল সিরাতের পুল, জান্নাত জাহান্নাম, আখেরাত না দেখে বিশ্বাস করে। মুত্তাকিনের প্রথম গুণ, যারা গায়বানা অবস্থায় ঈমান আনে, অর্থাৎ এই সমস্ত বিষয়ে দেখার আগে বিশ্বাস করে। ফিরিস্তা দেখে বিশ্বাস করেছেন না দেখার আগে? আল্লাহ দেখে বিশ্বাস করেছেন না দেখার আগে? কবরের সওয়াল জবাব দেখে বিশ্বাস করেছেন না দেখার আগে? হাশরের মাঠের হিসাব নিকাশ দেখে বিশ্বাস করেছেন না দেখার আগে? পুল সিরাতের পুল দেখে বিশ্বাস করেছেন না দেখার আগে? জান্নাত জাহান্নাম দেখে বিশ্বাস করেছেন না দেখার আগে? এই সমস্ত জিনিস দেখার আগে বিশ্বাস করার নাম ইমান বিল গায়ব, নামটা চিরকাল স্মরণ রাখবেন। এই সমস্ত বিষয় দেখার আগে বিশ্বাস করার নাম ইমান বিল গায়ব। আল্লাহ বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, মুত্তাকিনদের প্রথম গুণ গায়বানা অবস্থায়। দুই নম্বর গুণ, নামাজ কায়েম করে। তিন নম্বর গুণ, আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর বিধান মতে খরচ করে। চার নম্বর গুণ, রাসূলের কাছে নাযিল করা কুরআন বিশ্বাস করে। পাঁচ নম্বর গুণ, অন্যান্য আসমানি কিতাবকে আল্লাহর কিতাব বিশ্বাস করে। وَالَّذِينَ يُؤْمِنُونَ بِمَا أُنْزِلَ إِلَيْكَ وَمَا أُنْزِلَ مِنْ قَبْلِكَ وَبِالْآخِرَةِ هُمْ يُوقِنُونَ। এই মুত্তাকিনদের প্রথম গুণ গায়বানা অবস্থায় ঈমান আনে। দুই নম্বর গুণ, নামাজ কায়েম করে। তিন নম্বর গুণ, আমি আল্লাহর দেওয়া সম্পদ আমার বিধান মতে খরচ করে। চার নম্বর গুণ, কুরআনের প্রতি ঈমান আনে। পাঁচ নম্বর গুণ, অন্যান্য আসমানি কিতাবের প্রতি ঈমান আনে। ছয় নম্বর গুণ, পরকাল বিশ্বাস করে। কত নম্বরে বলেছেন রমজানে রোজা রাখে? কত নম্বরে বলেছেন হজ করে? রোজা রাখেও বলেননি, হজ করেও বলেননি, না বলে এমন ছয় কথা বলছেন। বলেন, ছয় কথা পালনকারীরা কুরআনের হেদায়েত পাবে, ছয় কথা পালনকারীদের জীবন সফল হয়ে যাবে, ছয় কথা পালনকারীরা জাহান্নাম থেকে নাজাত পাবে, ছয় কথা পালনকারীরা চিরকালের জন্য জান্নাতে যাবে। বলেন এমন ছয় কথা আল্লাহ কোরআনে এক জায়গায় বলেছেন না বিভিন্ন আল্লাহ কোরআন থেকে বোঝা গেল কই? আল্লাহর কোরআনের ছয় কথা থেকে হজ গেল কই? এই প্রশ্নের যেই জবাব তবলিগের সৈয়ুল থেকে হজার রোজা গেল কই? ওই প্রশ্নেরও সেই জবাব। তাইলে দূর যে একটা বাইক করল যে সত্যই দোষ না অন্ধের দোষ? অন্ধ যেমন না দীক্ষা দোষ কয়, এরাও না দীক্ষা দোষ কয়। এটা বোঝার জন্য আপনাদেরকে একটা এক অন্ধের গল্প বলব। একটা লোক ছিল অন্ধ, তার এক লোকে জিজ্ঞাসা করে, এই মিয়া তুমি ক্ষীর খাইবা? ক্ষীর কি দিয়া বানা? দুধ দে। ক্ষীর ছিল না অন্ধ তো, ক্ষীর হচ্ছি না, কয় ক্ষীর কি? কয় দুধ দিয়া বানা? কয় দুধ কেমন? কয় সাদা। কয় সাদা কেমন? কয় বকের মতো। বক কি? তখন তো আর এত দুধ কেমন আর বুঝাইতে পারে না, যখন কয় দুধ কেমন তখন কয় বকের মতো। বক কেমন? বক হইল এমন একটা হাঁকি যেটার গলা এইরকম লম্বা আর এইরকম ঠুক, হাত কন্দর লোকের হাত দিয়া বসাইয়া দেখাই দিয়েছে। কয় বক এমন একটা হাঁকি যেটার গলা এইরকম লম্বা আর এইরকম ঠুক, হাতে কয় ভাবতে বা যত লম্বা ঠুক খাইলে আমার গলা থাকবে। এই অন্ধ বক যেমন চিনা চিনছে, যারা তবলিগের দুল বাই করে এরাও তবলিগ এমন চিনা চিনিছে। অন্ধয় কি চিহ্নে দুল বাই করছে? নানা চিহ্নে এরাও তবলিগ বুঝে দুল বাই করছে? নানা বুঝছে। ই অন্ধ আর হি অন্ধ সমান অন্ধ। একটা দোষের আলোচনা, একটা দোষের আলোচনা। কি দোষ? হুদার কথা আর হজের কথা যেই ছয় উসুলে নাই, এই ছয় উসুলের তবলিগ ইসলামী তবলিগ নয়। তোমার সুরে সুর মিলে আরেকদিন যদি আরেকজনে কয় যে কোরআনের ছয় কথায় রুদ আর হজের কথা নাই, এই কোরআন ইসলামী কোরআন নয়, আরেকটা জব দেব। আজকে তো কো এই তবলিক ইসলামী তবলিক নয়, কালকে যদি বলো এই কোরআন ইসলামী কোরআন নয়, তখন যেই জবাব এখনো সেই জবাব। যত দূর যাই করে এর মধ্যে একটা দোষের জবাব বুঝলেন কিনা আপনারা? গেল একটা দোষ। আর একটা দোষ তারা বাইক করে মসজিদ গিয়ে 40 দিন পর্যন্ত থাকে, খায়, ঘুমায়। মসজিদ রেখে হাসপাতাল ভাইছিল, থাকো খাও ঘুমা। আর একটা দোষ, থাকে খায় মসজিদ, টাকা খাওয়া পাইলে কোথায়? মসজিদ ঘুমানি পাইলে কোথায়? ঘুমাই চলে মসজিদ যদি স্বপ্ন দোষ হইয়া যায় তখন যে মসজিদ না ভাবিব দৈব কে? এই সমস্ত দোষ বাইর করে কিনা? আমি জব দিব পরে। এর আগে বলতে চাই 40 দিনের চিল্লা ছাড়া মুসলমান বৎসরে একটা না 10 দিন আর কোন সময় মসজিদ তাকে খায় ঘুমায়? এই সময়ের মসজিদ হাসপাতাল হয় না কেন? ওইটা যেমন দিনের কাজ, এটাও রাসুলের মসজিদে রাসুলের একদল সাহাবায়ে কেরাম রমজান মাস ছাড়া অনবরত দিনে রাতে মসজিদে থাকতেন, মসজিদে খাইতেন, মসজিদে ঘুমাইতেন। এদেরকে আসহাবে সুফফা বলা হয়। বলুন, সংসারের কাজে না দিনের কাজে? দিনের কাজে মসজিদে থাকা, মসজিদে খাওয়া, মসজিদে ঘুমানি, এটা নবীর সুন্নত, সাহাবায়ে কেরামের জামাতের তরিকা। গেল তাকে খায় ঘুমাই দেয় হাসপাতাল ভাইল না আল্লাহর গর ভাইল? আল্লাহর গর ভাইল। এখন কথা হইল ঘুমাইল দে যদি স্বপ্ন দোষ হইয়া যায় তখন যে মসজিদ না ভাগ হইবে ধরিবে কে? এরকম দোষ বাইর করে কিনা? তবলিগি জমাতের চিল্লাওয়ালারা ঘুমের মধ্যে স্বপ্ন দোষ হইলে যদি মসজিদ না থাকে দুই বক্কে এদের দোয়া বাদ করে দিই। এর আগে জিজ্ঞেস করি রমজান মাসে তোমরা ঘুমাও স্বপ্ন দোষ না ওইবার গ্যারান্টি আছে? এই সময় স্বপ্ন দোষ হইলে দেবকে ওই প্রশ্নের যে জবাব এই প্রশ্নের সেই জবাব। হাদিস শরীফে উল্লেখ আছে হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল সাহাবায়ে কেরামকে নিয়ে মসজিদে বসে কথাবার্তা বলছেন। এমত অবস্থায় একটা লোক নূতন মুসলমান মসজিদের আদব কায়দা এখনো শিখে মসজিদে ঢুকার পরে যেই পেশাবে ধরল রসুলের সামনে মসজিদে বইয়া পেশাব করা শুরু করলো। কাছে যারা রাসুলের কাছে যারা বসা ছিলেন সাহাবায়ে কেরাম তারা চাইলেন লোকটাকে দৌড়াইতে। রাসুল বলেন সাবধান, মসজিদের ভিতরে পেশাব করা শুরু করে দিছে, এখন দৌড়াইলে ফল কি হবে? কাজে আর দৌড়াইও না, এখন শেষ করতে দাও, এখন তারে মসজিদের ভিতরেই পেশাব করে শেষ করতে দাও। লোকটা রাসুলের সামনেই আল্লাহর ঘর মসজিদে বসে ইচ্ছা মতো পেশাব করে আসছে। তখন রসুল তারে কইলেন এই মিয়া তুমি নয়া মুসলমান হইছ, মসজিদের আদব কায়দা শিখছ না, মসজিদ আল্লাহর পবিত্র ঘর আর পেশাব হইল না পার, এই কাজ কোনদিন আর মসজিদের ভিতরে করবা। যারা দৌড়াই তো কইছিল তারা দেখিলেন এই লোকটা মসজিদ না ভাগ করছে জেনে শুনে না জানার কারণে। যারা দৌড়াই তো কইছিল এরা জানে না না তারা জানে, তোমরা তো জানো বালতি আনো বানি আনো রসুলের সামনে এক বেটা না জানিয়া মসজিদ না ভাগ করছে, যে না জানিয়া মসজিদ না ভাগ করছে তারে দিয়া দোয়াইছেন না যারা দৌড়াই তো কইছে তারা দিয়ে দৈব বেটায় হাতিস মত আসো তুমি দেখো না চিল্লা দিয়া যদি একটা মানুষ 40 দিন রাগ ঘুমায় আর যদি স্বপ্ন দোষ হইয়াই যায় মসজিদ যদি না ভাগ হইয়াই যায় চেনে শুনে না ভাগ কইল না জেনে না জেনে যে না ভাগ করলো তারে তো রসুল কিছুই বলেননি, যারা দৌড়াই তো কইছিল তারা তো কিছু দইয়া সাফ করল। এই বেটায় যদি স্বপ্ন দোষ হইয়া যায় না জানি না ভাগ করতে তোমরা যারা দৌড়াই যায় কর তোমরা দইয়া সাফ করবা। সমাধান তো হাদিসও আছে ভাও না কেন? বুঝে দেখে বলো এইগুলির নাম দূর লাইজ করা না, যারে দেখতে নারী তার চলন মাখা বন্ধ যেমন কিরের দুর্বাই করছে এরাও তবলিগের এমন দূষণ যাই করে। আর একটা দুর্বাই করে ওই 40 দিনের লেগে যে চিল্লা যায় বউ খইতেই একটা দোষ বউ খইতেই যায়। আমি পরে বলবো বউ কইতে আগে জিজ্ঞেস করতে চাই 40 দিনের জন্য চিল্লায় যাওয়া ছাড়া বাংলাদেশের কোন মুসলমান এর থেকে বেশি দিনের জন্য বিদেশ চাকরি করতে যায় কিনা? সবাই বউ লইয়া যায় না বেশিরভাগই বউ তৈয়া যায়? 40 দিনের জন্য না আরো বেশি দিনের জন্য দুনিয়ার দম কামাই করার জন্য যদি বৎসরের পর বৎসরের জন্য বউ তৈয়া যাওয়া যায় আল্লাহর দিন শিখার জন্য মাত্র 40 দিনের জন্য বউ তৈয়া যাওয়া যাবে না কেন? তোমার চক্ষু এত বাঁকা কেন? দুই নম্বর কথা হইল যারা কয় বউ উল্টিয়া যায় তারা যখন আপনাদের কাছে ওয়াজ করতে আসে বউ নিয়ে আসে না তুই আসে? তুমি ওয়াজ দাও সময় তোমার বউ যেন নদিয়া যাও, এরা চিল্লার যায় সময় বউ ইখান হইতে তুমি যদি তোমার বউরে বিশ্বাস করতে পারো চিল্লাওয়ালাদের বউকে অবিশ্বাস করার তো কোনো কারণ নেই। চিল্লাওয়ালাদের বউকে তারাই অবিশ্বাস করবে যারা নিজেদের বউকে বিশ্বাস করতে পারে না, কারণ যে যেমন অপরকেও মনে করে যে যেমন অপরকেও মনে করে এই কথাটা বোঝার জন্য আপনাদেরকে একটা গল্প বলি, একটা কিচ্ছা কবি। দশ সুরের আছে একটা পার্টি কত সুরের পাঠ। এরা মানুষের বাড়ি দিয়া হিং দিয়া চুরি করে, আমরা আঞ্চলিক ভাষায় কয় হিং দিয়া, বাংলা ভাষায় কয় শীত কাটিয়া। অত কঠিন বাংলা বলে তো সবাই বুঝবেন না, এই জন্য আঞ্চলিক ভাষাটাও বাংলায় কয় শীত কেটে চুরি করে, আমরা আঞ্চলিক ভাষায় কয় হিন্দি চুরি করে। দশে যে পার্টি মানুষের বাড়িতে গিয়া হিন্দি চুরি করে, কেউ গর্ত খুঁড়ে, কেউ গড়ে ঢুকে, কেউ দরজা খুলে, কেউ মাল রেডি করে, কেউ লইয়া পালায়, কেউ ভাড়া দেয়, এক একজনের এক একটা ডিউটি আছে। একদিন এক সুরের হয়ে গেছে অসুখ, এত আর যাইতে পারে না, বাকি নয়টার সাথে দশ নম্বরটা ডিউটিটা কে করবো, নয়টায় যুক্তি করে সাব্যস্ত করছে, ঠিক আছে অসুখটারে বাড়ির তুই আমরা নয়জনই রানা হই, রাস্তার থেকে আর একটা জোগাড় করিয়া দেব, রাস্তার থেকে আর একটা সুর। রাস্তা দিয়ে যাইতেছে যাইতেছে যাইতেছে, কোনো মানুষ পায় না, গভীর রাতে অনেক দূরে দেখা যায় একটা মানুষ এও যাইতেছে। ওই মানুষটা ছিল আল্লাহর ওলি, মানুষটা ছিল দূরের থেকে একটা মানুষ দেখতেছে, দেখি আর নয় চায় ডাক দেখা, এই জায়গাটা রে, এই মিয়া তুমি কে? আল্লাহর ওলি এটাই মনে মনে কয়, এরা তো মনে আল্লাহর বন্ধা, আমিও তো আল্লাহর বন্ধু, তোমরা যেত আমি কথাটা বুঝেন, আল্লাহর ওলি লোকটা মনে মনে কয় তারা যেমন আল্লাহর বন্ধা, আমিও তো আল্লাহর বন্ধু, ওই জবাব দেয় তোমরা যা আমিও তা, নয় তাই কয় আর কেমনে কই তোর এই যে সুর, আর কেমনে কই তোর এদের, বলেন হি লোকে কইল কোন অর্থে আর এর নিল কোন, এটার এই বাংলায় কয় যে যেমন, হ্যাঁ অপর কেউ মনে করে তেমন, যে আল্লাহর ওলি এ সুরের ওলি মনে করে, আর যে সুর এ ওলির সুর মনে করে, ঠিক তেমনি ভাবে যে নিজের গৌরে বিশ্বাস করে হে অসৎ অসৎ পেশার গৌরে বিশ্বাস করে, আর যে নিজের গৌরে বিশ্বাস করতে পারে না সে সতী নারী কেউ বিশ্বাস করতে পারে না, যে যেমন। পিকচার বাতি উৎসর দিছে না, নটায় একটারে কয় আমরা যা তুই যদি তা হইয়া তা কর, তাহলে আমাদের সাথে চল, হে বেটা মানে মানে কয় সাংঘাতিক বড় কথা কইছে তো, হেরা দেবেন আল্লাহর বন্দা, আমিও আল্লাহর বন্দা, যদি আল্লাহর বন্দা হইয়া থাকি তাহলে যাইতে হবে বলছে, অবশ্যই আমার যাইতে হবে, আমি যে আল্লাহর বন্দাই কথার প্রমাণ করতে হবে, ঠিক আছে এরা কয় আমরা ঠিক আছে, তার ঠিক আছে কেমনে, তোমরা যেমন আমি আল্লাহর বন্দা, আমিও আল্লাহর বন্দা, আল্লাহর বন্দা হইয়া থাকলে তোমাদের সাথে যাইতে হবে, আমি মানতে রাজি আছি, আর হেরা বুঝে নিছে তুই যখন চুরতে তো আমার সাথে যাইবি, চল কখন পার্টির সদস্য করল, গেছে তুমি গর্ত করবে, তুমি দরজা করবে, তুমি মাল সামান ফুটাইবে, তুমি নিয়া বাইরবে, তুমি নিয়া ফলায়ন করবে, দায়িত্ব বন্টন করতেছে, রাস্তার থেকে যে একটা দুই আনছে এটার দায়িত্ব দিছে, তুই বাসুলিয়া দাঁড়িয়ে থাকবে, আমরা সুরি যদি কেউ দেখে দেখে ফেলে জোরসে বাসিতে ফুক মারে, বড় বালা ডিউটি পাইছিলাম, বড় বালা ডিউটি পাইছিলাম, হ্যাঁ কত নম্বরটা, হ্যাঁ দশ নম্বরটা, তারা শিং দিছে, গড় ঢুকছে, গৃহস্থের মাল থামাইছে, দরজা খুলছে, বস্তা বড়ছে, গইয়া খালি গড় থেকে বাইরে করছে, পুর আওয়াজে গৃহস্থের গুম্বা হুড়া হুড়ি বাচ্চা ভাতি দৌড়া দৌড়ি পূজা দশটার দশটাই গান বাঁচাইছে সাথে, তো এও আরেকবার গিয়াও মাল লইয়া ভাইরি তো কেমন দূরে মারছে, ফুর আওয়াজে গৃহস্থের গুম মারছে, আরেকবার গিয়াও মাল লইয়া ভাইরিবার সময় এমন দূরে মারছে, ফুর আওয়াজে গৃহস্থের গুম মারছে, তিনবার যখন ঘটনা ঘটছে, প্রত্যেকটা বাড়ি মাল লইয়া বহিবার সময় ঘুমার হচ্ছে। তোমরা কইছো না, হয় কিতা কইছো, কইছো না, কেউ যদি দেখতে লাইতে ঘুমার জন্য কই দিত কে দেখছে, হয় তোমরা যে বেটারে ঘুমতি মাল লইয়া তো ভাল দেখে না, পাকানে ধরা ভরছে কেমন চুর আনছে সাথে। তারা কি বুঝলেন, যে যেমন অপরকেও মনে করে, যে নিজের বউরে বিশ্বাস করে, যে তবলিগিরার বউরে অবিশ্বাস করতে পারে না, তাদের বউ কইতিয়া যায় এমন প্রশ্ন এমন লোকেই করতে পারে যে লোকের নিজের বউ কইতিয়া যায় এই ব্যাপারেও বাস্তবিক দোষ না সাজানি। এই সাজানো দোষগুলি যেমন ভাবে নমরুদ, ফেরাউন, আবু জাহাল, আবু লাহাব এরা যেমন ভাবে নবীগণের বিরুদ্ধে দোষ সাজাইত, এই নবীওয়ালা কাজ দাওয়াত তবলিগের কাজ যারা করে এদের বিরুদ্ধেও তাদের উত্তর সুখীরা দোষ সর্বস্তরের মানুষকে জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা করার জন্য, সর্বস্তরের মানুষকে জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা সম্মেলনে আসলো, বসলো, উলামায়ে কেরাম বুজুর্গানে দিনের ওয়াজ নসিহত শুনলো, ব্যবস্থা জানতে পারলো, নমাজ পড়া ছাড়া জাহান্নাম থেকে বাঁচার পথ নাই। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তারাকাস সালাতা আমিদান আও কালা মুতআম্মিদান উলকিয়া ফিন্নার আও কামা কালা আলাইহি সালাতু ওয়াসসালাম, পাঁচ বেলার ফরজ নামাজ যেই ব্যক্তি জেনে শুনে শরীয়ত সম্মত কারণ ছাড়া ছেড়ে দেবে তাদেরকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে। বরং জাহান্নাম থেকে বাঁচার পথ আছে নি নমাজ ছাড়া, পথ একদিনের ওয়াজে আসলো, বসলো, ওয়াজ নসিহত শুনলো, বুঝতে পারলো নমাজ ছাড়া জাহান্নাম থেকে বাঁচার পথ নাই, কিন্তু একদিনের ওয়াজে নামাজি হয়ে যেতে পারবে, নামাজি ওই বুক কই দিয়া জাহান্নাম থেকে বাঁচার পথ নাই, ওইখানে গিয়া নমাজি হইটাও কওমি মাদ্রাসার অবদান, ওইটাও কওমি মাদ্রাসার অবদান। এখন বলুন আপনারা কওমি মাদ্রাসা গুলি সম্মেলন কেন করে, সমস্ত মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার জন্য। কওমি মাদ্রাসা তবলিগি জমাতের চিল্লার ব্যবস্থা কেন করলো, সমস্ত মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার জন্য। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ইযা বালাগু সাবআ সিনিন ওয়াদরিবুহুম ইযা বালাগু আশরা আও কামা কালা আলাইহি সালাতু ওয়াসসালাম, অর্থাৎ হে আমার উম্মত মুসলমানেরা, তোমাদের সন্তান ছেলে হোক অথবা মেয়ে হোক, বয়স যখন সাত বৎসরের হয় তখন তাদেরকে নামাজের আদেশ করা, কোন মুসলমানের সন্তান যদি দশ বৎসরের সময় নামাজ পড়তে না চায় রাসূল বলেন তাকে শাসন করে নামাজি বানাও। বলুন একদিনে নামাজি বানানি যায় না বেশি দিন লাগে, তাহলে একদিনের ওয়াজে নামাজি হইতে পারবে না বেশি দিন লাগবে, এই বেশি দিন দেওয়ার সুযোগটা কোথায়, বেশি দিন সময় দিয়া নিজেকে নিজে নামাজি বানানি একমাত্র ব্যবস্থা হইল তবলিগি জমাতের চিল্লা। এই চল্লিশ দিনের চিল্লা ভাই এটা আরেক দোষ, চল্লিশ দিনের চিল্লা ভাই লোক, চল্লিশ দিনের চিল্লা ভাই লোক, এই দোষ তবলিগি জমাত, ফেরাউনে কি মুসা নবীর দোষ কম বাই করত? নমরুদে কি ইব্রাহিম নবীর দোষ কম বাই করত? আবু জাহাল আবু লাহাবরা কি মুহাম্মদুর রাসূলুল্লাহ ভুল বাই করত? কম না অজস্র? ঠিক তেমনি ভাবে তাদের উত্তর শরীরা নবীগণের উত্তর শরীরের ভুল বাই করতে কম বাই করে না। এর মধ্যে একটা দোষ হইল, চল্লিশ দিনের চিল্লা হইল। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে বলেন, বাবার শরীরের এক বিন্দু পানি, মায়ের শরীরের এক বিন্দু পানির সাথে মিশ্রিত হয়ে যখন মায়ের গর্ভতলিতে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ফেরেশতা পাঠায়, বলেন এই দুই বিন্দু পানির সাথে এই লোকটার দুনিয়ার জীবন শেষ হওয়ার পরে যে মাটির মধ্যে গিয়া তার শরীরটা মিশবে, ওই জায়গার আরেক বিন্দু মাটি মিশাও। এখন কত বিন্দু হইল? তিন বিন্দু। মিশাইয়া যাতে মন্থন করতে দেখো, যে বাংলা ভাষায় কয় মন্থন কর, আমরা আঞ্চলিক ভাষায় কয় মাখাও, এটা করো খাও। একটা না চল্লিশ দিন পর্যন্ত মন্থন, চল্লিশ দিনের মন্থনের ফলে পানির বিন্দু রক্তের বিন্দুতে পরিণত হয়, আরো চল্লিশ দিনের মন্থনের ফলে রক্তের বিন্দু গোস্তের টুকরায় পরিণত হবে, আরো চল্লিশ দিনের মন্থনের ফলে গোস্তের ভিতরে হাড্ডি গজাইবে, আরো চল্লিশ দিনের মন্থনের পরে তার শরীরে রূহ প্রবেশ করবে, আরো চল্লিশ দিনের মন্থনের পরে তার নাক মুখ কান চোখ গজাইবে, আরো চল্লিশ দিনের মন্থনের ফলে পৃথিবীর আলোকতা সহ্য করার যোগ্য হবে, আরো চল্লিশ দিনের মন্থনের পরে মায়ের গর্ভ থেকে বের হয়ে আসবে। কত দিন বুঝা চিল্লা দিল? সাত চিল্লা দিতে দিতে দুনিয়াতে আইল। কয় চিল্লা আবার কি? এটারে আমরা আমাদের আঞ্চলিক ভাষায় একটা প্রবাদ আছে, কয় বছর বছর, বাংলা ভাষায় কয় প্রবাদ, আমাদের আঞ্চলিক ভাষায় কয় বছর, আমাদের আঞ্চলিক ভাষায় একটা বচন আছে, হাতে গুতে কুমারের জি ওরা দাদে কে করে, এটা কি? হাতে গুতে কুমারের জি ওরা দেখে ভাই, এটা কি কুমারের দিয়ে যদি ওরা রে ভাই, এটা কি? তে ওরা সিন লোকে তুই কুমারের বড় জন্ম দেখে সাত চিল্লা দিতে দিতে দুই নাই চাইছে, আইয়া কয় চিল্লা আবার কি? এখন কয় দিলে দিছি মায়ের গর্ভে তাকে অবস্থায়, আমি তো দুনিয়াতে আছি, এখন এখন কেন চিল্লা দিতে? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে বলেন, وَإِذْ وَعَدْنَا مُوسَىٰ أَرْبَعِينَ لَيْلَةً ثُمَّ اتَّخَذْتُمُ الْعِجْلَ مِنْ بَعْدِهِ وَأَنْتُمْ ظَالِمُونَ شرم کرو شایدین ایک قطع جی دن اللہ موسیٰ علیہ السلام کے ایک ادھر دین راتے چلیر دین ایر شادونا کرو چننو تُو پہرے دیا گی چھے একটানা চল্লিশ দিনের সাধনার এই চিল্লা বলা, একটানা কতদিনের সাধনা? মুসা আলাইহিস সালামকে আল্লাহ চল্লিশ দিনের সাধনা করাবার জন্য তুরপারে দিয়ে, এখন কয় মুসা নবী চিল্লা দিবার লাগে গেলে গেছে, ইনি নবী ছিলেন, আমি তো নবী না, আমি যাব প্রশ্ন খালি নতুন নতুন বাইরি, তখন কি প্রশ্ন বাইর? মুসা নবী যদি চল্লিশ দিনের চিল্লা দেওয়ার জন্য গিয়া থাকেন, ভালো কথা, ইনি নবী ছিলেন, আমি তো নবী না, আমি কেন চিল্লা দিতে যাব? প্রশ্ন বুঝছেন? হাদিস শরীফে রাসূলে কারীম আমার উম্মতের যে ব্যক্তি একাধারে চল্লিশ দিন পর্যন্ত ইমামের সাথে তকবীরে উলা পাইয়া পাঁচ বেলার নামাজ জামাতের সাথে আদায় করবে, হাদিসের বাকি অংশ পরে আমার উম্মতের যে ব্যক্তি ইমামের সাথে তকবীরে উলামিয়া ফজ বেলার নামাজ জামাতের সাথে পড়বে কতদিন? এটা কি সংসারত থাকিয়া সহজ না আল্লাহর ঘর থাকলে সহজ? এরপরে বলে আল্লাহর ঘর গিয়ে চল্লিশ দিন কাটানির কোন দলিল পায় না, দলিল আসলেই নাই, পায় না। তুমি পাও না তুই কাটবে এই কথাটা বুঝবার লাগে ই হাদিসের বাকি অংশটা একটু পরে করি আরেকটা ইচ্ছা করি। কিছু মানুষ আছে এমন এরকম বেটে পাঠি এদের বাংলা ভাষায় কয় বামন, আমরা দেশের আঞ্চলিক ভাষায় কয় বাউল বাউলিয়া, এক বেজি আছে এরকম বাউল বাউন হইলে কি বয়স হয়েছে বিশ বছর, মা বাপের বিয়া দিয়েছে, স্বামীর ঘর করে শাশুড়িরে নিয়ে রান্না করে পাকসাত করে, শাশুড়ি কলসি দিয়া বাটাইল পুকুরে পানি নিয়ে আসে, এই বামন পুত্রবধু কলসি নিয়া পুকুরে পানি আনতে গেল অনেক পঞ্জাবর আর ঘরে ফিরে আসে না, ভাগ্যর থেকে শ্বশুরিয়া ডাকে বৌমা বৌমা এতক্ষণ যাবৎ কলসি নিয়ে আসো না কেন, বৌমা পুকুর থেকে জবাব দেয় আম্মা আমার গলার হার সিরিয়া কলসির ভিতরে পড়ে গেছে, পুকুরের ভিতরে কলসির ভিতরে, ভাগ্যর থেকে শ্বশুরিয়া কয় কলসির ভিতরে পড়লে হাত দিয়া দেখো তোমার গলার হার কলসির তলায় বসা আছে না বের হয়ে গেছে, পুকুর থেকে বামন পুত্রবধু জবাব দেয় আম্মা এতক্ষণ যাবৎ কলসির ভিতরটা হাতাইতেছে আপনার কলসিটার তো তলা হই নাই, বলুন তলা নাই বলে কেন? আসলে তলা নাই না লাগাল থাকে, চল্লিশ দিনের চিল্লা নাই বলে কেন? আসলে এই কোরআন হাদিসে চিল্লা নাই না লাগাল থাকে, এই বামনে আর সেই বামনে সমান। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতের যে ব্যক্তি একাধারে চল্লিশ দিন পর্যন্ত ইমামের সাথে তকবীরে উলাপাইয়া পাঁচ বেলার নামাজ জামাতের সাথে তাকে আল্লাহ পাঁচটা পুরস্কার দিলেন। সুবহানাল্লাহ, এক নম্বর পুরস্কার, এক নম্বর পুরস্কার তারে মুনাফিকের দপ্তর থেকে নাম কেটে আল্লাহ হাটি মুমিনের দপ্তরের তালিকাভুক্ত করলেন। চিল্লা সারা না চিল্লা দিয়া, এটা নবীর জন্য না উম্মতের জন্য, দুনিয়াতে আসার পরেও চিল্লা আছে শুধু নবীর জন্য নয় উম্মতের জন্য, বলুন কোরআন হাদিসের চিল্লার কথা আছে কি নাই? আছে, চিল্লা শব্দ নাই কিন্তু এমন শব্দ আছে যেটার দ্বারা চিল্লা প্রমাণ হয়, কোরআন হাদিসে বেহেশ বলতে কোন শব্দ নেই, কোরআন হাদিসের শব্দ হইল জান্নাত, আমরা কই বেহেশ, এই কারণে যদি বলা হয় যে বেহেশ শব্দ কোরআনে নাই তাইলে তোমার আখেরাতে জাহান্নাম ছাড়া ঠিকানা নাই, আর যদি বলো যে আমাদের ভাষায় বেহেশ বললে ও কোরআনের ভাষায় এইটারই জান্নাত কয় তাইলে আমাদের ভাষায় চিল্লা বললে ও কোরআনের ভাষায় এইটা কি আল্লাহ আর বাইনা লাইলাতান কয়, কথা বুঝলেন কিনা? এক লোকে একদিন আমারে কয় কয় তো আপনারা খালি নমাজ রোজা নমাজ রোজা ওয়াজ করেন আর কয় নমাজ শব্দটা অত কোরআন হাদিসে নাই, রোজা শব্দটা অত কোরআন হাদিসে নাই, কোরআন হাদিসে নাই কথা বলেন কেন? কেতনা বড় বাট পারছেন, নামাজ শব্দটা কোরআন হাদিসে নাই, রোজা শব্দটা কোরআন হাদিসে নাই, কারণ ওই পারছি তখন কোরআন ফার্সি না আরবি, আরবি কোরআন ও ফার্সি শব্দ তালাশ করলে ভাই বাপ কোরআনের ভাষায় আমরা যেটাকে নামাজ কই ফার্সি ভাষায় কোরআনের ভাষায় এটারে কয় সালাত, আমরা ফার্সি ভাষায় যে জিনিসটাকে বলি রোজা কোরআনের ভাষায় এটাকে বলে সওম, ঠিক তেমনি ভাবে আমাদের ভাষায় যে জিনিসটাকে বলি ফার্সি ভাষায় চিল্লা কোরআনের ভাষায় ওইটাকে বলে আরবাইনা লাইলা, কোরআন কি আমার ভাষা ভাবা দেখতে লাগবো না কোরআনের ভাষায় যা বলা হয়েছে আমার ভাষায় সেইটাই বলা হয়েছে, কাজেই কুরআন নমাজ শব্দ নাই, কিন্তু নমাজ শব্দ বুঝার মতো শব্দ আছে। কুরআনে রোজা শব্দ নাই, রোজা বুঝার মতো শব্দ আছে। কুরআনে বেহেশত শব্দ নাই, বেহেশত বুঝার মতো শব্দ আছে। কুরআনে দুজক শব্দ নাই, দুজক বুঝার মতো শব্দ আছে। তেমনি ভাবে কুরআনে চিল্লা শব্দ নাই, চিল্লা অর্থ বুঝাবার মতো শব্দ আছে। বুঝে থাকলে বলুন, আসলে এই তবলিগের কাজকর্ম মুশকিল না? মন গড়া সাজানো দোষ। দোষগুলি কেন সাজানো হয়? একদিনের ওয়াশরুমে যারা নামাজ শিখতে পারেন না, আপনাদেরকে যেন নামাজ থেকে চিরকাল বঞ্চিত রাখা যায়। নামাজি হইয়া যেন নবীর উম্মত জাহান্নাম থেকে বাঁচতে পারে, এই জন্য কওমি মাদ্রাসার পক্ষ থেকে তবলিগি জমাতের চিল্লার ব্যবস্থা করা হয়েছে। বলুন, কওমি মাদ্রাসার পক্ষ থেকে সম্মেলন কেন করা হয়? সর্বস্তরের মানুষকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য। কওমি মাদ্রাসার পক্ষ থেকে তবলিগি জমাতের চিল্লার ব্যবস্থা কেন করা হইল? সর্বস্তরের মানুষকে জাহান্নাম থেকে বাঁচাবার। সুতরাং বর্তমানে সারা দুনিয়ার মানুষ কওমি মাদ্রাসার কাছে ঋণী। সারা দুনিয়ার মানুষ কওমি মাদ্রাসার কাছে, সারা দুনিয়া জুড়ে দাওয়াত ও তবলিগের কাজ একমাত্র কওমি মাদ্রাসা চালু করেছে। বলুন, দাওয়াত ও তবলিগের কাজ সারা দুনিয়া জুড়ে চালু করেছে কোন প্রতিষ্ঠান? তাহলে কওমি মাদ্রাসার কাছে কোন দেশের মানুষ দিন? এইটা বোঝা দরকার। বর্তমানে সারা দুনিয়ার মানুষ কওমি মাদ্রাসার কাছে। আপনারা আজকে যে মাদ্রাসার সম্মেলনে আসছেন, এরাও একটা কওমি মাদ্রাসা। এখানে হক্কানি উলামা একেরাম তৈরি হয়, এখানে নায়েবে নবী তৈরি হয়, ওয়ারাসাতুল আম্বিয়া তৈরি হয়। এখানে যারা পড়ে সরকারি সার্টিফিকেটের লোভে ভরে না, এখানে যারা পড়ে সরকারি চাকুরির লোভে ভরে না, এখানে যারা লেখাপড়া করে সরকারি বেতন ভোগের লোভে ভরে না, এখানে যারা লেখাপড়া করে নবীর উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাবার উদ্দেশ্যে পড়ে। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে কওমি মাদ্রাসা চিনার, কওমি মাদ্রাসা বুঝার, কওমি মাদ্রাসার অবদান উপলব্ধি করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। আপনাদের কয়েকটা প্রশ্ন। এক নম্বর, জানাজার নামাজের পরে লাশ সামনে রেখে দোয়া করার জায়েজ কিনা? পরিষ্কার ভাষায় ফতোয়ার কিতাবে লেখা আছে, জানাজার নামাজের পরে লাশ দাফনের আগে দোয়া করা বিদআত। দুই নম্বর প্রশ্ন লিখেছেন, নবী নূরের তৈরি কিনা? প্রশ্নটাই অস্পষ্ট। তুমি প্রশ্ন করছো নবীর শরীর মুবারক এর ব্যাপারে না রুহু মুবারকের ব্যাপারে? যদি রুহু মুবারকের ব্যাপারে প্রশ্ন হইয়া থাকে, কোন মানুষের রুহুই মাটির তৈরি নয়। আর যদি শরীরের ব্যাপারে তুই প্রশ্ন হইয়া থাকে, আল্লাহ কোরআনে বলেছেন সমস্ত মানুষের শরীর আমি মাটি দিয়ে বানাইছি। কাজেই প্রশ্ন আগে পরিষ্কার করো, জব পরিষ্কার হয়। তিন নম্বরে প্রশ্ন করেছেন, মাইকে ছবি না করা যায় কিনা? মাইকে ছবি না করলে যত লোকের কানে কোরআনের আওয়াজ পৌঁছে, একজনেও যদি মনোযোগ দিয়া শুনে না, তাইলে ফর্নেওয়ালার আমল নামায় গুণা লেখা হয়। সোয়াবের জন্য যদি কোরআন পড়ে আর বুজানির জন্য যদি কোরআন পড়ে, তাহলে একদল মানুষে বইয়া শুনলে অন্য লোকে না শুনলে অগুণা হয় বেশ কম আছে। আপনাদের সামনে আমি কোরআনের বিভিন্ন আয়াত পড়েছি, এই আওয়াজ অন্য লোকের কানেও পৌঁছেছে, তারা সবাই কি মনোযোগ দিয়ে শোনে না? কিন্তু একদল সামনে বসা আছে মনোযোগ দিয়ে শোনার জন্য। এটা কি শুধু সোয়াবের জন্য পড়েছি না বুঝাবার জন্য? হ্যাঁ, শিখাইবার জন্য, বুঝাইবার জন্য যদি কোরআন করা হয়, একদলে মনোযোগ দিয়ে শুনলে অন্যরা না শুনলেও গুণা নাই। আর সোয়াব পাওয়ার জন্য যদি কোরআন করা হয়, যতজনের কানে পড়বে সকলেই মনোযোগ দিয়ে শুনতে হবে, যারা মনোযোগ দিয়ে শোনার সুযোগই নাই এরার কানে জবরদস্তি কোরআনের আয়াতের আওয়াজ পৌঁছাইয়া পড়লে, যত হাজার মানুষ মনোযোগ দিয়া শুনল না, সকলের যে পরিমাণ গুণা হওয়ার কথা ছিল সবগুলি গুণা ফর্নেওয়ালার আমল নামায় লেখা হবে। এই হল মাইকে ছবি না করার ফজিলত। এই হল মাইকে ছবি না করার আল্লাহ এমন ফজিলত থেকে আমাদেরকে রক্ষা করবেন। اللهم صل على سيدنا ونبينا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا الله اي مبارك সম্মেলন রে কবুল করুন, ইয়া আল্লাহ এই সম্মেলনে কোরআন হাদিস থেকে যা কিছু বয়ান হয়েছে সে হইবে, আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ এই সম্মেলনের উসিলায় আমাদের জিন্দেগানরে হেদায়েত করুন, সমস্ত মুমিন মুসলমান মর্দেগানকে নাজাত দান করুন। ইয়া আল্লাহ আমার কাছে যারা যত রকমের দোয়া দরখাস্ত করছেন প্রত্যেকের নেক দোয়ারে কবুল আর মঞ্জুর করুন। ইয়া আল্লাহ যারা যত আশা নিয়ে হাতুড়াইছেন প্রত্যেকের নেক বাসনারে কবুল আর মঞ্জুর করুন। ইয়া আল্লাহ এই মাদ্রাসারে কবুল আর মঞ্জুর করুন। ইয়া আল্লাহ মাদ্রাসার সমস্ত জরুরিয়াত পুরা করে দাও। ইয়া আল্লাহ মাদ্রাসারে মঞ্জুলে মকসুদ পর্যন্ত পৌঁছে দাও। ইয়া আল্লাহ মাদ্রাসার খেদমতে যারা যতভাবে জড়িত তাদের সকলের খেদমতকে কবুল আর মঞ্জুর করুন। ইয়া আল্লাহ এই মাদ্রাসার সমস্ত ছাত্রদেরকে ভবিষ্যতের ওয়ারাসাতুল আম্বিয়া বানিয়ে দাও। ইয়া আল্লাহ আমাদের পক্ষ থেকে লাখ লাখ কোটি কোটি দুরুদ আর সালাম হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রওজা শরীফে পৌঁছে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন বিরাহমাতিকা ইয়া আরহামুর রাহিম।